الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীল মা বোনেরা, আমার যতদূর মনে পড়ে গত বৎসর আপনাদের আয়োজিত এই সম্মেলনে আমি ইসলামের পঞ্চভিত্তি থেকে কথা শুরু করেছি। আমরা সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাশ্বরী আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম ধর্মকে পাঁচটা ভিত্তির উপর স্থাপন করা হয়। প্রথম ভিত্তি হল কলেমা স্বীকার করা, দ্বিতীয় ভিত্তি হল নামাজ কায়েম করা, তৃতীয় ভিত্তি হল রমজান মাসে রোজা রাখা, চতুর্থ ভিত্তি হল ধনীদের জাকাত দেওয়া, পঞ্চম ভিত্তি হল সমর্থবানদের হজ। অতি সংক্ষেপে আমরা বলে থাকি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটা জিনিসকে কেন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়? কারণ ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ বলেন ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। তাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ একটিমাত্র ধর্ম প্রচার করিয়েছেন, সেটা হল ইসলাম। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নির্বিশেষে সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এই একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে কেন প্রচার করালেন? দুনিয়ার সমস্ত মানুষকে শান্তির পথের সন্ধান হওয়ার, এজন্য ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। ইসলাম ছাড়া শান্তির আর কোন ধর্ম নাই, ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম নাই। তাই যে সমস্ত দিক থেকে মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে, সেসব দিক, সেসব পথ, যে রাস্তা দিয়ে মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে, সেসব রাস্তা ইসলামের পঞ্চ মিনার মাধ্যমে, পঞ্চ ভিত্তির মাধ্যমে আল্লাহ বন্ধ করে দিয়েছে। যেসব পথে মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে, ইসলামের পঞ্চবেনার মাধ্যমে, পঞ্চবিত্তির মাধ্যমে মানব জীবনে অশান্তি প্রবেশ করার পথগুলি আল্লাহ বন্ধ করছে। সেটা কিভাবে? গত বছরের কথা যাদের মনে নাই তাদের জন্য আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ সৃষ্টি করেছেন চার উপকরণের দ্বারা, আর আত্মা সৃষ্টি করেছেন কোন রকম উপকরণ ছাড়া। বুঝে থাকলে বলুন তো, দেহ সৃষ্টি করেছেন উপকরণ ছাড়া না চার উপকরণের দ্বারা? চার উপকরণের দ্বারা। আর আত্মা সৃষ্টি করেছেন কোন রকম উপকরণ? মানুষের দেহ যে চার উপকরণের দ্বারা সৃষ্টি করেছে সেগুলো হল যথাক্রমে আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আর আত্মা সৃষ্টি করেছেন উপকরণ ছাড়া। সরাসরি আল্লাহ নির্দেশ করেছেন মানব আত্মা সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে যাও। চার উপকরণের তৈরি দেহে উপকরণবিহীন আত্মা প্রবেশ করিয়ে আল্লাহ এক একজন জীবিত মানুষ তৈরি করে। প্রতিটি জীবিত মানুষের মধ্যে সর্বমোট পাঁচটা জিনিস আছে, শরীরের চার উপকরণ এবং পঞ্চমটা হল তার আত্মা। শরীরের চার উপকরণ এবং পঞ্চমটা হল তার। এই পাঁচটার সাথে একমাত্র শান্তির ধর্ম ইসলামের পাঁচটা ভিত্তির সম্পদ। এই পাঁচটার সাথে ইসলামের পঞ্চভিত্তির সম্পদ। যে চার উপকরণের দ্বারা আল্লাহ মানুষের দেহ সৃষ্টি করেছেন, তার প্রথম উপকরণ হল আগুন। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয়। অহংকারের পথে মানব জীবনে অশান্তি প্রবেশ করে। এই পথটা আল্লাহ বন্ধ করেছেন নামাজের দ্বারা। দ্বিতীয় উপকরণ পানি। এই পানির দ্বারা মানুষের মধ্যে দুর্বলের উপর প্রভাব বিস্তারের প্রবণতা সৃষ্টি হয়। কিভাবে? পানি খোলা জায়গায় ফেললেই উঁচু জায়গা দখল করে না নিচু জায়গা দখল করে? পানির স্বভাব হল নিচু জায়গা দখল করে। এই পানির উপকরণ থেকে মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এরাও নিচুদের উপর দুর্বলদের উপর প্রভাব বিস্তার করতে এই পথে মানব জীবনে অশান্তি করেছে। বরং শক্তিশালীরা দুর্বলদের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সমাজে শান্তি হবে না, অশান্তি। এটাকে এই বৈষম্যমূলক স্বভাব দূরীকরণের জন্য সাম্যমূলক ভিত্তি আল্লাহ হজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। সেখানে উঁচু নিচুর প্রভেদ নাই, সেখানে সুনগরের প্রভেদ নাই, সবার একই রকম পোশাক, একই রকম নীতির, একই রকম দোয়া, একই রকম কাজ, একই স্থানে অবস্থান, উঁচু নিচু নাই, সত্যবান। তৃতীয় উপকরণ মাটি। মাটির স্বভাব হল যাকে পায় তাকেই গ্রাস করে নিয়ে যায়, শুধু নিতে চায় দিতে চায়। মাটির নিচে একটা কাঠের খণ্ড নয় লৌহখণ্ড যদি করে থাকে দীর্ঘদিন পরে সে এই লৌহখণ্ড থাকেও মাটি গ্রাস করে নিয়ে যায় না ফিরিয়ে দেয় না দিয়ে যায়। এই মাটির উপকরণের দ্বারা মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কার্পণ্য মাটির উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানুষও শুধু নিতে চায় দিতে চায়। এই স্বভাবের দ্বারাও মানব জীবনে অশান্তি প্রবেশ করে। এটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। যাকাত নেওয়ার নাম না দেওয়ার নাম? মাটির স্বভাব শুধু দিতে চায় আর যাকাত দিতে বলে। এই পথে যেন মানব জীবনে অশান্তি প্রবেশ করতে না পারে সেই জন্য আল্লাহ যাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। চতুর্থ উপকরণ বাতাস। বাতাসের স্বভাব হল সে খোলা জায়গা দখল করে, মুক্ত জায়গা দখল করে, যে জায়গায় কোনো কিছু আছে সেই জায়গাটা দখল করতে পারে না, যেখানে কিছু নাই সেই জায়গাটা দখল করে। এখান থেকে মানুষের মধ্যে যে প্রবণতা সৃষ্টি হয় বাতাসের উপকরণের কারণে মানব জীবনে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা হল মানুষ যেখানে তার সুখ্যাতি নাই সেখানে তার সুখ্যাতি প্রচার করতে চায়। এই নিজের সুখ্যাতি প্রচার করার প্রবণতার পথে মানব জীবনে অশান্তি ঢুকে। এইটাকে বন্ধ করার জন্য আল্লাহ রমজান মাসের রোজাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে। সারাদিন উপবাস থাকবে অথচ তার উপবাসের অবস্থা কাউকে দেখা দেবে, সারাদিন পিপাসু থাকবে অথচ তার পিপাসার অবস্থা কাউকে দেখাতে পারবে না, নিজের অবস্থা প্রকাশ করার উপায় নাই। এটাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে আল্লাহ বাতাস উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানব জীবনে যে অশান্তি প্রবেশ করার রাস্তা ছিল সেই রাস্তা আল্লাহ বন্ধ করে। এই চার উপকরণের তৈরি দেহের ভিতরে পঞ্চম যে জিনিসটা আল্লাহ প্রবেশ করিয়ে জীবিত মানুষ সৃষ্টি করেছেন সেটা হল তার আত্মা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আত্মা কোন উপকরণের তৈরি না, স্বতন্ত্রতার উপকরণ মুক্ত। এই উপকরণ মুক্ত আত্মার পার্শ্ব প্রতিক্রিয়া মানব জীবনে যা প্রকাশিত হয় সেটা হল এই আত্মার প্রভাবেই মানুষ কোন বিধি বন্ধনে, কোন বিধিনিষেধের বন্ধনে আবদ্ধ হতে চায়। সকল প্রকার বিধিনিষেধের বন্ধন থেকে মুক্ত থাকতে চায়। কোন জিনিসের উপকরণ মুক্ত আত্মার পার্শ্ব, মানুষ কোন বিধিনিষেধের বন্ধনে আবদ্ধ থাকতে চায় না, সকল প্রকার বিধিনিষেধের বন্ধনের বন্ধন থেকে মুক্ত থাকতে চায়। যাকে সুধা বাংলা ভাষায় স্বেচ্ছাচারিতা বলা যায়, আত্মাকে উপকরণ মুক্ত অবস্থায় সৃষ্টি করার কারণে মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতার প্রবণতা সৃষ্টি হয়। এটা শান্তির পথ, স্বেচ্ছাচারিতা শান্তির পথ না অশান্তির পথ? এটাকে দমন করার জন্য আল্লাহ কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। আমার মন চায় আমি কেন বিধি নিষেধ করব, আমার যা ইচ্ছা তাই করব। কালেমা চায় যা ইচ্ছা তা করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি, তুমি একমাত্র আল্লাহর বিধি নিষেধ করার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়নি। বলেন আত্মার দাবি কি আর কালেমার দাবি কি? আত্মার দাবি হল আমি যা ইচ্ছা তা, কালেমার দাবি হল যা ইচ্ছা তা করার জন্য তোমাকে সৃষ্টিই করা হয়েছে, তোমাকে সৃষ্টিই করা হয়েছে আল্লাহর বিধিনিষেধ পালন করা। বরং প্রত্যেকটা মানুষ যদি যা ইচ্ছা তা করতে থাকে তাহলে আখেরাতে অশান্তি হবে না, আগে দুনিয়াটা জাহান্নামে পরিণত হবে, দুনিয়াটাই আগে জাহান্নামে পরিণত হবে, পরকালের জাহান্নামের কথা বল। এই স্বেচ্ছাচারিতা এমন একটা পথ যে পথে মানব জীবনে অশান্তি প্রবেশ করে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই অশান্তির পথকে বন্ধ করার জন্য আল্লাহ কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। এই পঞ্চবৃত্তির ইসলামে আমরা সবাই বিশ্বাসী কিনা? বিশ্বাসী। আমরা কালের মাঝে ইসলামের স্তম্ভ বিশ্বাস করি, নামাজ কি আমরা ইসলামের স্তম্ভ বিশ্বাস করি? কোন ধর্মের স্তম্ভ এই পাঁচটা জিনিস? শান্তির ধর্মের স্তম্ভ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামের পঞ্চস্তম্ভে বিশ্বাসী হওয়া সত্ত্বেও বর্তমান দুনিয়ার মুসলমান শান্তিতেই আছে না অশান্তির সাগরে আবদ্ধ? শান্তির ধর্ম ইসলাম যত পথে অশান্তি প্রবেশ করার কথা ছিল পাঁচটা স্তম্ভ দিয়া সবগুলি পথ বন্ধ করা হবে এবং সবগুলি স্তম্ভকে আমরা বিশ্বাস করি, তারপরও আমাদের জীবনে অশান্তি যুক্ত করতে, এটা অবশ্যই বর্তমান দুনিয়ার মুসলমানদের, বর্তমান সমাজের মুসলমানদের দুর্নীতিতে জানা এবং বোঝা। আসল ঘটনা হল আমরা বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরা আমরা যে ইসলামের পঞ্চস্তম্ভে বিশ্বাসী, পঞ্চস্তম্ভের মূলে আমরা বিশ্বাসী নই, আমরা পঞ্চস্তম্ভের পুরুষে বিশ্বাসী। আমাদের মধ্যে ইসলামের পঞ্চস্তম্ভের মূল নাই, পুরুষ আছে। পঞ্চস্তম্ভের কি নাই, কি আছে? মূল নাই, পুরুষ। তন্মধ্যে গত বছর আমি আপনাদেরকে বলেছি আমরা যারা যারা নামাজ পড়ি আমাদের মধ্যে নামাজের মূল দায়িত্ব আছে। এমনিতেই অধিকাংশ মুসলমান নামাজ পড়েই না, বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান নামাজ পড়েই না। আবার আমরা যারা পড়ি আমাদের অধিকাংশের মধ্যে নামাজের মূল আছে না, কোনো সাথে গত বছরের কথা যাদের মনে আছে অন্তত তারা বলো যে আমরা যারা নামাজ পড়ি আমাদের অধিকাংশের মধ্যে নামাজের মূল আছে না কোনো সাথে। এই কুলসের দ্বারা অশান্তি বন্ধ করা যাবে, নামাজের কুলসের দ্বারা দুনিয়া আখেরাতে শান্তি পাওয়া যাবে। যারা রোজা রাখি আমাদের অধিকাংশের মধ্যে রোজার মূল নাই কুলস আছে, এই কুলসের দ্বারা দুনিয়া আখেরাতে শান্তি পাওয়া যাবে। আমরা যারা হজ জাকাত আদায় করি সেগুলিরও মূল আমাদের কাছে নাই, আছে কুলস, এর দ্বারা দুনিয়া আখেরাতে শান্তি পাওয়া যাবে। তেমনিভাবে আমরা যারা ইসলামের কালেমা বিশ্বাস করি এই কালেমারও মূল নাই আমাদের কাছে, কুলস আছে। এবার আমরা একটু তার চেষ্টা করি কালেমার মূল নাই কিভাবে, কুলস আছে। ইসলামের প্রথম কালেমাটা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হল এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ কতজন, তিনিকে একমাত্র মাবুদ অর্থ কি, যার এবাদত করা যাবে না, তা করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, এর মানে হল আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি এক আল্লাহর এবাদত করব। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার মানে হল আমি ওয়াদা করলাম আমি এক আল্লাহর এবাদত করব। বলুন বর্তমান দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এরা সবাই কি আল্লাহর এবাদত করে? কালেমার কুল আছে, কুলস দুনিয়ার শান্তির গ্যারান্টি নয়, আখেরাতের শান্তির গ্যারান্টি নয়। শান্তির ধর্ম ইসলামের কলেমায় বিশ্বাসী হইয়া অশান্তি পাচ্ছি কেন? কলেমার কুল গ্রহণ করিনি, কলেমার কুলস গ্রহণ করছে। কলেমার মূল হল আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে আমি এক আল্লাহর ইবাদত করতে গিয়ে যথারীতি জীবন ভর করে। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল স্বীকার করলাম কেন? আমি যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে স্বীকৃতি দিয়েছি জীবন ভর এক আল্লাহর ইবাদত করব, সেটা আমার মন বরাবরে করব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এটা মনে করব। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ওয়াদা করেছি এক আল্লাহর ইবাদত করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশের দ্বারা ওয়াদা করেছি আল্লাহর ইবাদতটাও আমার মন বরাবরি মতে করব না, রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করব। এবার বলুন তো আমার কথা বুঝে থাকলে, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান আল্লাহর ইবাদত করে কলেমা স্বীকার করেছিল কিনা? মূল না কুলস? কুলস কুলসে শান্তি না, মূলে শান্তি। আমরা ইসলামের পঞ্চভিত্তিতে বিশ্বাসী, আর ইসলাম হল শান্তির ধর্ম। আমরা অশান্তির সাগরে বর্তমান দুনিয়ার মানুষেরা মুসলমানেরা আবু পোকাচ্ছি কেন? বর্তমান সমাজের মুসলমানেরা শান্তি ধর্ম ইসলামে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমরা অশান্তির সাগরে আবু পোকাচ্ছি কেন? একমাত্র কারণ আমরা ইসলামের পঞ্চভিত্তির মূল গ্রহণ করিনি, আমরা গ্রহণ করেছি শুধু কুলস। এ কারণে ওই উপ উপকরণ মুক্ত প্রাণের যে প্রতিক্রিয়া ছিল বিধিবন্ধন মুক্ত থাকতে চায়। উপকরণ মুক্ত প্রাণের প্রতিক্রিয়া কি ছিল? বিধিবন্ধন মুক্ত থাকতে চায়। আমি কারো বিধি নিষেধ পালন করব না। কলেমা গ্রহণ করার আগে যেখানে যেরকম স্বেচ্ছাচারী ছিল, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান কলেমা গ্রহণ করার পরেও সেই স্বেচ্ছাচারী রয়ে গেছে। তোমার কলেমার পাওয়ার কত? তোমার কলেমার দাম কত? তোমার কলেমার ওজন কত? কলেমা গ্রহণ করার আগেও তুমি ছিলে স্বেচ্ছাচারী, কলেমা গ্রহণ করার পরেও তুমি রয়ে গেল স্বেচ্ছাচারী। স্বেচ্ছাচারী মুসলমান কোনদিন দুনিয়া আখেরাতে শান্তি লাভ করতে পারে না। স্বেচ্ছাচারিতা বর্জন করতে হবে, নিজের জীবনটাকে আল্লাহর ইচ্ছা ও ইচ্ছার উপর বিসর্জন দিতে হবে। এটাই কলেমার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে লেখা বলেন, আপারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি এমন রূপ দেখেছেন যে রূপ তার মনের গোলামি করে, আল্লাহ গোলামি করে? লা ইলাহা ইল্লাল্লাহ কবি ছিল, আমি আল্লাহর গোলামি করব। আল্লাহ বলেন, আপনি কি এমন লোক দেখেছেন যে লোক আল্লাহর গোলামি করে না, তার মনের গোলামি করে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মনের গোলামি কে করে? জবাব লিখেছেন, আল্লাহ যা আদেশ করেন তা করে না, তার মন যা আদেশ করে তাই করে। যদি আল্লাহর আদেশ পালন করত তাহলে সে আল্লাহর গোলাম হইত। আল্লাহর আদেশ পালন না করে বরং তার মনের আদেশ পালন করে, এই জন্য লোকটা আল্লাহর গোলাম নয়, লোকটা হল মনের গোলাম। এই মনের গোলামি কলেমার দাবি ছিল না আল্লাহর গোলামি ছিল? কলেমার দাবি আল্লাহর গোলামি ছিল, কলেমার দাবি আমরা কলেমার দাবি ছেড়ে দিয়েছি। কলেমা উচ্চারণ করি তোকে, কিন্তু কলেমার দাবি আমরা কাঁধে কর্মে পালন করি। কলেমার কি আছে আমাদের মধ্যে আর কি নাই? কলেমার পুরুষ আছে, পুরো মুসলমানের মধ্যে কলেমার মূল থাকলে সে স্বেচ্ছাচারী হতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না, আল্লাহ যা বলেছেন তাই করতে পারত। এইরকম স্বেচ্ছাচারিতাও দুনিয়া আখেরাতে ধ্বংসের পথ, দুনিয়া আখেরাতে অশান্তি প্রবেশ করার পথ, দুনিয়া আখেরাতে ধ্বংসের এক বিশেষ কারণ হল মানুষের জীবনের স্বেচ্ছাচারিতা। আপনারা যে সমাজে বাস করছেন সেই সমাজে কতজন লোক বলেন স্বেচ্ছাচারী নয়, যা মনে চায় তাই করে না, এমন কতজন মুসলমান তো বলা কলেমা তো সবাই স্বীকার করে, কলেমা তো সবাই করে, স্বেচ্ছাচারিতা মুক্ত মুসলমান কতজন? যত মুসলমানের মধ্যে স্বেচ্ছাচারিতা পাওয়া যাবে এই সমস্ত মুসলমানের কেউ কলেমা মূল থেকে গ্রহণ করেনি, এরা শুধুমাত্র কলেমা পুরস গ্রহণ করেছে। এদের দ্বারা ব্যক্তি জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা পারিবারিক জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা সামাজিক জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা রাষ্ট্রীয় জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা আন্তর্জাতিক জীবনে শান্তির আশা করা যাবে না। যারা এই স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য ইসলাম যে কলেমাকে স্তম্ভসা বন্ধ করেছিল, ওই কলেমাকে যারা সমূলে গ্রহণ করতে পারে না, শুধুমাত্র কলেমার পুরস গ্রহণ করেছে, এদের দ্বারা জীবনের পুরস্তরেই শান্তি পাওয়া আশা করা যাবে। এরা সত্যই আল্লাহর গোলাম না মনের গোলাম? আমার কথা বুঝাটাকে মন তো মুসলমান হইয়া মনের গোলাম কেন? কলেমা গ্রহণকারী মুসলমান মনের গোলাম কেন? কালেমার মূল থেকে গ্রহণ করে কালেমার গ্রহণ গ্রহণ করেছে। একজন কালেমা গ্রহণকারী মুসলমান মনের গোলাম হতেই পারে না, আল্লাহর গোলাম না হইলে পারে। আর আল্লাহর গোলাম হইলে যে মানুষটা সত্যিকারের অর্থে আল্লাহর গোলাম হবে, জীবনের সর্বত্র আল্লাহর আদেশ বিষয় পালন করবে, এর দ্বারা দুনিয়ার কোন মানুষের অধিকার খর্ব হওয়ার, দুনিয়ার কোন মানুষের অশান্তি সৃষ্টি হওয়ার কল্পনাও করা যায়। বর্তমান দুনিয়াতে মানুষ একজন অপরজনের কারণে যত কষ্ট পায়, এর মধ্যে একটা হল অবৈধ আর্থিক লেনদেন, আর্থিক অবৈধ লেনদেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, জবরদখল করা, হাইজেক করা, ছিনতাই করা, প্রতারণা করা, এগুলি হল অবৈধভাবে মানুষের সম্পদ গ্রহণ করার পদ্ধতি। বরং অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার এই পদ্ধতিগুলি ইসলাম সমর্থন করে না, কঠোরভাবে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে। চুরি নিষিদ্ধ, ডাকাতি নিষিদ্ধ, সুদ খাওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়া নিষিদ্ধ, জবরদখল নিষিদ্ধ, ইসলামের বিধানে হাইজেক নিষিদ্ধ, ইসলামের বিধানে চিন্তাই নিষিদ্ধ, ইসলামের বিধানে খুন খারাপি নিষিদ্ধ, ইসলামের বিধানে জিনা বেবিচার নিষিদ্ধ, ইসলামের বিধানে সন্ত্রাস নিষিদ্ধ, ইসলামের নিষিদ্ধ কাজগুলি বর্তমান মুসলমান সমাজে চালু আছে কিনা। এতগুলি নিষিদ্ধ কাজ চালু থাকার পরে শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান চুর সে আবার কি করে শান্তি পাবে? যেই মুসলমান ডাকাত সে আবার শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান সুন্দর সে আবার শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান মুসকুর সে আবার শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান মজকুর সে আবার শান্তি পাবে কিভাবে? যে মুসলমান গাঞ্জাকুর সে আবার শান্তি পাবে কিভাবে? যে মুসলমান কুড়ি সে শান্তি পাবে কিভাবে? যে মুসলমান সিনাকার সে শান্তি পাবে কিভাবে? যে মুসলমান সন্ত্রাসী সে আবার শান্তি পাবে কিভাবে? আর আখেরাতেও শান্তি নাই, দুনিয়াতেও নাই। বুঝে থাকে বলতো, আল্লাহর বিধি নিষেধ মানলে, আল্লাহর বিধি নিষেধ যথাযথভাবে দুনিয়াতে মানলে কলেমার পুনর গ্রহণকারী হয় না কলেমার মূল গ্রহণকারী হয়? তখন জীবনে অশান্তি থাকতে পারে? এই কেন্দ্র শান্তি ধর্ম ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে কলেমার। এই কলেমা মূল থেকে গ্রহণ করলে আগে আমাদের দুনিয়ার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, পরে আমাদের পরকালীন জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য শান্তির ধর্ম ইসলামের এই পাঁচটা জিনিসকে স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। পুরস্কে না পুলকে? আমরা যারা ইসলামের সমস্ত বিধিনিষেধ পালন করি, লঙ্ঘন করি, জীবন ভর আল্লাহ বিধিনিষেধ যারা লঙ্ঘন করেছে, সত্য সত্যই আমরা আল্লাহর গোলাম না মনের গোলাম? মনের আল্লাহ বলেন আমরা আইতাম ইত্তাখাযা ইলাহা হাওয়া, আপনি কি দেখেছেন এমন লোকটা যে লোকটা তার মনকে পূজা করে? মনকে পূজা, মনের পূজা করে এমন মুসলমান আছে কি দেশ? মন পূজা, মন পূজারি আখেরাতে অশান্তি নাই, মন পূজারীদের দুনিয়াতেও। এই মন জিনিসটা কোরআনের ভাষায় এটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় বাংলা ভাষায় বলে মন। এই নফ বা মন জিনিসটা বুঝলে পরে বিষয়টা পরিষ্কার ভাবে আমাদের ইনশাআল্লাহ মানুষের মধ্যে যে প্রাণ আছে এটা হল তার জীবনী শক্তি। আর যার দেহের ভিতরে প্রাণ আছে তার মধ্যে একটা অনুভূতি শক্তি থাকে, ইচ্ছা শক্তি থাকে, সেইটা হল মন। জীবনে শক্তির নাম হল প্রাণ, আর ইচ্ছা শক্তির নাম হল মন। জীবনী শক্তি দেহ থেকে বের হয়ে গেলে মানুষ মরে যায়, আর ইচ্ছা শক্তি দেহের থেকে বের হয়ে গেলে মরে না কিন্তু অচেতন হয়ে যায়। দেখুন তো দুইটা জিনিসের পার্থক্য বুঝলেন কিনা, প্রাণে আর মনে ব্যস্ত আছে। দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে মানুষটা কি হয়, মরে যায়। আর প্রাণ থাকা সত্ত্বেও যদি ইচ্ছা শক্তি যে মানুষের দেহ থেকে বের হয়ে যায় তখন কি হয়, অচেতন হয়ে যায়। তাহলে প্রমাণ হয়ে গেল পরিষ্কার ভাবে যে অচেতন লোকটার ভিতরে প্রাণ আছে। কি বলেন, ঘুমন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে কিনা? প্রাণ আছে, কিন্তু মন নাই, চেতনা শক্তি নাই, ইচ্ছা শক্তি নাই। হাসপাতালে যে দ্বিতীয় অপারেশন করার জন্য সেন্সলেস করা হয়, অনুভূতি শক্তি গঠিত করা হয়, সেই অচেতন রুগীর দেহের ভিতরে প্রাণ থাকে কিনা? থাকে না, টুকা ইচ্ছা শক্তিটা থাকে, মনটা থাকে না, প্রাণটা থাকে। সুতরাং প্রাণ আর মন এক জিনিসটা দুই জিনিস, দুই জিনিস। এই মনটা প্রাণেরই একটা প্রতিচ্ছব, অনেকটা প্রাণের সাথে সামঞ্জস্যশীল। তাই প্রাণে আর মনে গরিষ্ঠ সম্পর্ক। প্রাণ বের হয়ে গেলে মন থাকতেই পারে না, শুধু অনুভূতিটা শক্তিটা বের হয়ে গেলে ও প্রাণ তার দেহের ভিতরে থাকতে পারে। এই যে ইচ্ছা শক্তি মন, এই মনের মধ্যে মানুষের মনের মধ্যে দুইটা শক্তি দান করেছে। খ্রিস্টাদের মনের মধ্যে একটা শক্তি দান করেছেন, জীব জানোয়ারের মনের মধ্যে ভিন্ন আর একটা শক্তি দান করেছেন। মানুষের মনের মধ্যে খ্রিস্টার মনের শক্তিটাও দান করেছেন, পশুদের মনের শক্তিটাও দান করেছেন। বুঝে থাকলে বলুন, খ্রিস্টার মন কতটা শক্তির অধিকারী, পশুদের মন একটা শক্তির অধিকারী, মানুষের মন দুইটা শক্তির। এই শক্তিগুলি কি? এই শক্তিগুলি বুঝলে আমরা পরিষ্কার বুঝতে পারব আমরা আল্লাহর গোলামি করি না মনের গোলামি করি। মনের গোলামেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ মূল নয় পুরস, আল্লাহর গোলামেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে সেটা হল লা ইলাহা ইল্লাল্লাহ মূল। মনের গোলামেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এটা হল লা ইলাহা ইল্লাল্লাহ পুরস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। তখন যে এক সূরার নাম আছে সূরায়ে শামস, সেখানে আল্লাহ বলেন, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমরি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। চোদ্দটা কসম খাইছে আল্লাহ, একটা দুইটা কসম নয়, চোদ্দটা কসম খাইছে আল্লাহ। বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি, সূর্যের আলোর কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, দিনের আলোর কসম খেয়ে বলছি। কি বলছি পরে আসবে কথমগুলি চেয়ে বলে আমি রাতের কসম খেয়ে বলছি, রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, আমি নফসের কসম খেয়ে বলছি, নফসি নফসি মন, আমি নফসের কসম খেয়ে বলছি, নফকে উপযোগী করার কথা মানুষের মনের মধ্যে আল্লাহ পাকাতুল আলামিন আল্লাহ বিধি নিষেধ পালন করার কষ্ট অনুভব করার মতো যোগ্যতা অদান করেছেন, আল্লাহর বিধি নিষেধ লঙ্ঘন করার আনন্দ উপভোগ করার যোগ্যতা অর্জন করেছে। আল্লাহর বিধি নিষেধ পালন করার কিছু না কিছু কষ্ট আছে, নাকি বলে কিছু না কিছু লঙ্ঘন করার মজা আছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো সহজ ভাষায় বলি, আল্লাহর বিধি নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, কি হয় গুনাহ, যত গুনার কাজ আছে জগতে সমস্ত গুনার কাজে দুইটা ফলাফল আছে, একটা হল গুনার মজা আর একটা হল গুনার সাধনা। প্রত্যেকটা গুনার কাজে কতটা ফলাফল আছে, একটা মজা সহজ ধারণ দেখুন, আল্লাহর বিধানে নারী পুরুষের অবাধ মিলামিশা গুণা কিনা গুণা না গুণা নাই, আল্লাহর বিধানে নারী পুরুষের অবাধ মিলামিশা গুণা, তারপরও অবাধ মিলামিশা করে নারী পুরুষ বিনা মজা না মজা আছে, আর এর কোন সাজা নাই, এর পরিষ্কার হল যে প্রত্যেকটা গুণার কাজে দুইটা ফলাফল আছে, একটা মজা একটা সাজা। গুণার কাজের মজাগুলি বোঝার মতো যোগ্যতা আল্লাহ প্রতিটি জীব জানোয়ারকেও দিয়েছে, জানোয়ারেরাও বুঝে বিয়ে ছাড়া নারী পুরুষের পিলনের মজা কত, নাকি আপনাদের এলাকায় পশুরা বিয়ের মাধ্যমে মিলিত হয় না বিয়ে ছাড়া, বিয়ে ছাড়া মিলনের মজা কুকুর বুঝে না, বিয়ে ছাড়া মিলনের মজা বলদ বুঝে না, বিয়ে ছাড়া মিলনের মজা গাধা বুঝে না, বুঝে এটা একটা গুণার কাজ, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন একটা গুণার কাজ, মজাটা সমস্ত জানোয়ারে হবে, মজাটা সমস্ত জানোয়ারেও, কিন্তু সাজা বিয়ে ছাড়া মিলিত হলে কি সাজা হবে আল্লাহর কাছে, একটা জানোয়ারও বুঝে না, বিড়ালও বুঝে না, শিয়ালেও বুঝে না, কুকুরেও বুঝে না, গাধায়ও বুঝে না, গরুও বুঝে না, কোন জানোয়ার বুঝে না যে এই এই গুনার সাজাটা কি, কোন জানোয়ারের হাতে বোঝার যোগ্য নয়, বুঝে থাকলে বলুন প্রত্যেকটা গুনার মজা বোঝার যোগ্যতা আছে কার মনের মধ্যে, জানোয়ারের মজা বোঝার যোগ্যতা আছে কিন্তু সাজা বোঝার এর সম্পূর্ণ বিপরীত হল ফিরিস্তা, ফিরিস্তারা কোন গুণার মজা বলে কিন্তু সব গুণার সাজা কি তা বুঝে, ফিরিস্তারা গুণাগুলির মজা বুঝে না সাজা বুঝে, সাজা বুঝে প্রত্যেকটা গুণার কাজে দুইটা করে ফলাফল আছে, একটা মজা সাজা, জানোয়ারেরা শুধু মজা বুঝে সাজা বুঝে না, আর ফিরিস্তারা শুধু সাজা বুঝে, এই একটা বোঝার কারণে আরেকটা না বোঝার কারণে ফলাফল জানোয়ার যেহেতু গুণার কাজের মজা বুঝে এজন্য গুণার কাজ জানোয়ারও করে, জানোয়ার যেহেতু গুনার কাজে একমাত্র আছে, এই জন্য গুনার কাজ জানোয়ারও। কিন্তু যেহেতু সাদা বুঝে না, এই জন্য গুনার কাজের কারণে কোন জানোয়ার জাহান্নামে যাবে না। কোন গুনার কাজ করার কারণে কোন জানোয়ার জাহান্নামে যাবে না। কুকুর পুকুরি বিয়েছাড়া মিলনের কারণে জাহান্নামে যাবে, কেন যাবে না? এটা গুনার কাজ না, হ্যাঁ তার গুনার যোগ্যতা নারী পুরুষের মিলন গুণা, এই কাজটা করলে জাহান্নামে যেতে হবে এতদূর পর্যন্ত বুঝে না, কিন্তু করলে যে কি পরিমাণ মজা আছে এতটুকু বুঝে। বুঝে কোনটা, বুঝে না কোনটা? মজা বুঝে এই জন্য করে, মজা বুঝে এই জন্য করে, সাদা বুঝে না এই জন্য জাহান্নামে যাবে, সাদা বুঝে না এই জন্য জাহান্নামে। শক্তিশালীর পক্ষ থেকে দুর্বলকে হামলা করার মজা আছে না কোন মজা নাই? শক্তিশালীর পক্ষ থেকে দুর্বলকে হামলা করার মজা আছে, এই মজাটা সবচেয়ে বেশি বুঝে, এই মজাটা সবচেয়ে বেশি বুঝে কুকুর। লক্ষ্য করে দেখবেন রাস্তার মধ্যে যে সমস্ত কুকুর চলাফেরা করে, এর মধ্যে কোন একটা দুর্বল কুকুর যদি কোনদিন দুর্ভাগ্যবশত কোন শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায়, শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সালাম দিয়া চলে যায়, দুর্বলের উপর অভিনার কারণে ঝাঁপাইয়া বলা কি গুণা নয়? মজা কি কুকুর বুঝে না? কেন শক্তিশালী কুকুর দুর্বল কুকুর যেভাবে ঝাঁপাইয়া বলে কেন এই দুর্বলকে হামলা করার মজা বুঝে, দুর্বলকে অত্যাচার করার মজা বুঝে, এই জন্য কি কোন কুকুরটা জাহান্নামে যাবে? কুকুরের এই স্বভাবটা নিজে শক্তিশালী হলে অপরকে দুর্বল পাইয়ে তাকে হামলা করার, তাকে অত্যাচার করার মজা উপভোগ করার এই যে স্বভাবটা কুকুরের, এটা আস্তে আস্তে মানুষের মধ্যে আমদানি হচ্ছে। তার মধ্যে আমদানি হচ্ছে মানুষের মধ্যে, আমার এটা পরের কথা বোঝাতে কোন অতিথি গুনার কাজের কতটা করে ফলা ফলা একটা গুনার কাজের মজা সমস্ত জীব জানোয়ার শুধু মজাটা বুঝে, মজা বুঝে বলেই এগুলি তারাও করে, মজা বুঝে বলে এগুলি তারাও করে, সাদা বুঝে না এই জন্য কোন জানোয়ার যার পারে এর সম্পূর্ণ বিপরীত অবস্থা, কার মনের ফিরিস্তার মন এর সম্পূর্ণ বিপরীত। কোন মজায় বিয়ে ছাড়া নারী পুরুষ মিলিত হয় ফিরিস্তা বুঝেই না, কোন মজায় এই পাঠ করে ফিরিস্তা বুঝে, কোন মজা শক্তিশালী মানুষ দুর্বল মানুষকে অত্যাচার করে ফিরিস্তা বুঝেই না মজাটা। কিন্তু সাদাটা কি হবে সমস্ত ফিরিস্তারা বুঝে থাকলে বলুন, ফিরিস্তারা পাপের মজা বুঝে না সাদা বুঝে? যেহেতু পাপের মজা বুঝে না ফিরিস্তারা, এই জন্য সারা জীবন বর ফিরিস্তারা নিষ্পাপ থাকা সত্ত্বেও সৃষ্টির রাষ্ট্র মর্যাদার অধিকারী হতে পারে। আপনারা কি জানেন ফিরিস্তা সৃষ্টির শ্রেষ্ঠ না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ? ফিরিস্তা জীবনে কোনদিন গুণা করে? তারপরও সৃষ্টির শ্রেষ্ঠ না কেন? যে গুণার নিয়তা না বোঝার কারণে গুণা করে না সেই ব্যক্তি কোনদিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। পক্ষান্তরে মানুষ প্রত্যেকটা গুণার কাজের মজাও বুঝে, মানুষ প্রত্যেকটা গুণার কাজের মজাও বুঝে সাদাও বুঝে, বরন্ত বুঝার বেলায় বেশি যুদ্ধকে মানুষ জানোয়ার বেশি যুক্ত, ফিরিস্তা বেশি যুক্ত, আমানুর বেশি যুক্ত, ফারুল বেশি যুক্ত। এই যে মানুষের মন, মানুষের মনের প্রতি আল্লাহ জানোয়ারের মনের যোগ্যতাটা অবদান করেছেন, ফিরিস্তাদের মনের যোগ্যতাটা অবদান করেছেন। জানোয়ারেরা শুধু গুনার মজাটা বুঝত, সাজাটা নয়, আর ফিরিস্তারা শুধু গুনার জলের সাজাটা বুঝত, মজাটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চোদ্দটা কসম খাইয়া বলেন, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এতগুলি কসম খেয়ে বলছি মানুষের মনের মধ্যে ওনার মজা বোঝার অভিজ্ঞতা দান করেছি, ওনার সাজা বোঝার অভিজ্ঞতা দান। এখানে হবে তুমি মজার রূপে গুণায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুণা ছেড়ে দাও, এই পরীক্ষার যোগ্য কোন জীব জানোয়ার নয়, এই পরীক্ষার যোগ্য কোন ফিরিস্তা নয়, এই পরীক্ষার যোগ্য পাত্র বানিয়েছি একমাত্র মানুষকে। এখানে তোমার পরীক্ষা হবে তুমি মজার রূপে গুণায় লিপ্ত হও না সাজার ভয়ে গুণা ছেড়ে দাও। মজার ভয়ে মজার রূপে যদি গুণায় লিপ্ত হয় তাহলে কলেমার মূল আর থাকে না, কলেমার রসটা থাকে তার মুখে। মজার মুখে যারা গুণায় লিপ্ত হয় এদের মধ্যে কলেমার মূল থাকে অন্তরে, মুখে শুধু কলেমার কুলস থাকে, মুখে শুধু কলেমার কুলস থাকে। এই কুলসের দ্বারা না আখেরাতে শান্তি পাওয়া যাবে না দুনিয়াতে শান্তি পাওয়া যাবে। শান্তি ধর্ম ইসলামের এই একটা স্তম্ভ সাব্যস্ত করা হল কলেমাকে, কেন শুধু এই কলেমার মূলটা গ্রহণ করার মাধ্যমে দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে শান্তি লাভ করার জন্য। এই জন্য ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শান্তি ধর্ম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। এতগুলি কসম খাইতে খাইতে খাইতে খাইতে শেষ পর্যন্ত বলেন, তোমাদের মনের কসম খেয়ে বলছি, মনকে তোমাদের উপযোগী করার কসম খেয়ে বলছি, তোমাদের মনের মধ্যে গুনার মজা বোঝার যোগ্যতা দান করেছি, তোমাদের মনের মধ্যে গুনার সাজা বোঝারদের যোগ্যতা দান করেছি। এর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ এত বড় একটা কঠিন পরীক্ষার পাত্র সাব্যস্ত করেছি। যত বড় কঠিন পরীক্ষা কোন জানোয়ারের জীবনে অনাই, কোন ফিরিস্তার জীবনে অনাই। ফিরিস্তারা বলুন জীবনে কোনদিন গুণা করে? কেন করে না? মজা না বুঝে গুণা না করলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না, আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোন পুরস্কারের যোগ্য হওয়া যায় না। বিষয়টা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। পাঁচ বছরের, ধরুন পাঁচ বছরের একটা শিশু ছেলে 15 বছরের একটা তরুণীকে একা একা নিরিবিলি সুযোগ মতে পাওয়া সত্ত্বেও যদি ওই তরুণীর সাথে ছেলেটা অবকর্ম না করে, তাহলে এই ছেলেটাকে আপনারা কত পুরস্কার দেবেন? ছেলেটা কত বছরে? 7 বছর। তরুণী কত বছরে? 15 বছর। 15 বছরের তরুণীকে একা একা নিরিবিলি ঘরের ভিতরে সুযোগ মতে পাইল, কিন্তু দিনা বেবিচারের মতো অপকর্ম করল না, চেষ্টাও করল না, পুরস্কার কত দেবে? কেন দেবেন না পুরস্কার? একটা পাপের সুযোগ পাওয়া সত্ত্বেও করল না, পুরস্কার কেন দেবেন না? এমন পাপই সে করেনি যে পাপের মজা অসে বুঝে না। পরিষ্কার হয়ে গেল, পাপের মজা না বুঝে পাপ না করে অপুরস্কারের সুযোগ হয় না। এই জন্য ফিরিস্তারা আজীবন নিষ্পাপ থাকা সত্ত্বেও আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার পুরস্কারে যুক্ত হয় না। এবার বলুন, বীর বৎসরের যুবক ছেলে, 18 বৎসরের যুবতীকে সুযোগ মতে পাওয়ার পরও যদি অপকর্ম না করে তখন কি করে? যেমন একটা পাপ করে যে পাপের সাত মত আছে, এমন একটা পাপ সে করেনি যে পাপের মত আছে বুঝে, এবার তাকে পুরস্কার দেওয়া যায়। ঠিক তেমনি ভাবে খ্রিস্টাগণ সারা জীবন বড় নিষ্পাপ, জীবনে কোনদিন একজন খ্রিস্টাও কোনদিন কোন পাপ করে না, কিন্তু আল্লাহ জান্নাত খ্রিস্টাদের জন্য নির্মাণ করেনি, জান্নাত নির্মাণ করেছেন শুধু মানুষের জন্য, নিষ্পাপ জাতি খ্রিস্টাদের জন্য জান্নাত নাই। কেন তোমরা পাপ করোনি, পাপের মজাও মতো না, তোমাদের এই পাপ না করার কোন পুরস্কার নাই। পক্ষান করে আল্লাহ মানুষকে বলেন আল্হামাহা ফুজুরাহা ওয়াতাকওয়াহা, মানুষের মনের মধ্যে পাপের মজা বোঝার যোগ্যতা দান করেছি, সাজা বোঝার যোগ্যতা দান করেছি, এমন অবস্থায় সে যদি পাপের মজার মুখ সংকরণ করতে পারে, পাপের মজার মুখ বিসর্জন দিতে পারে, সাজা ভয়ে যদি গুণাত থেকে বিরত হতে পারে, আমি আল্লাহ রাসূল আলামিন ওই মানুষকে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। যোগ্যতা কার বেশি? জানোয়ারের মনের মধ্যে একটা জিনিস বোঝার যোগ্যতা আছে, আরেকটা নাই। খ্রিস্টান মনের মধ্যে দ্বিতীয়টা বোঝার যোগ্যতা আছে, প্রথমটা নাই। মানুষের মনের মধ্যে উভয়টা বোঝার যোগ্যতা এখানেই হবে মানুষের পরীক্ষা। এইবার দেখা যাবে তুমি কালেমার পুরস গ্রহণ কর না মূল গ্রহণ কর। এতক্ষণের কথা বুঝে দেখে ধরুন মজার মুখে যারা পাপরিপ্ত হয় এদের কাছে কালেমার মূল আছে না পুরস আছে? মজার মুখ যারা সামলাতে পারে, মজার মুখ যারা সংবরণ করতে পারে, সাদা ভয়ে পুনায় লিপ্ত হয় না, তওবা করে অতীত জীবনের সকল গুণা বর্জন করে ছেড়ে দেয়, এদের কাছে কালেমার পুরস আছে বুঝু না মূল আছে? এবার বলুন মানব জীবনের শান্তি কালেমার পুরসে না কালেমার মূল? মানব জীবনের শান্তি নমাদের পুরসে না নমাদের মূলে? মানব জীবনের শান্তি রোজার পুরসে না রোজার মূলে? মানব জীবনের শান্তি হজের পুরসে না হজের মূলে? মানব জীবনের শান্তি জাকাতের পুরসে না জাকাতের মূলে? বর্তমান দুনিয়ার মুসলমান অশান্তির সাগরে আবদ্ধ হয়ে গেল, পঞ্চবিক্ষির ইসলাম বিশ্বাস করে না করে না করে অশান্তি গেল, পঞ্চবিক্ষির পুরস গ্রহণ করে, পঞ্চবিক্ষির মূল গ্রহণ করে না। এই সমস্ত অনুষ্ঠানে এসেই আমাদেরকে মূল জিনিসটা বুঝে নিতে হবে এবং তা গ্রহণ করলে পরেই শুধু দুনিয়া এবং আখেরাতে আমরা শান্তি ধর্ম ইসলামের আসল ফল লাভ করতে আল্লাহ কুরআন এই জন্য কুরআনের বিভিন্ন আয়াতে মনের দিক থেকে মানুষকে তিন ভাগে ভাগ করেছে, মনের দিক থেকে মানুষকে তিন ভাগে ভাগ করেছে। একদল মানুষের মনের নাম আল্লাহর ভাষায় নফসে আম্মারা, আরেকজন মানুষের মনের নাম আল্লাহর ভাষায় নফসে লাওয়ামা, আরেকজন মানুষের মনের নাম আল্লাহর ভাষায় নফসে মুতমাইন্না, নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না। আমি একটা একটা করে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝলে অবশ্যই টের পাবেন আপনার পূর্ণ কারে আছে, মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই টের পাবেন আপনারা কে কোন প্রকারের অন্তর্ভুক্ত আছেন, একজনের টা আরেকজন টের না পেলেও অন্তত চার চারটা টের পাবেন। যে সমস্ত মানুষ মনের পূজা করে, মনের গুলামি করে, মন যা আদেশ করে তাই করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে না, মনের আদেশ নিষেধ পালন করে চলে, এদের মন কে বলে নফসে আম্মারা? এই সমস্ত মানুষ কে বলে আল্লাহ কোরআনে বলেছেন আফারা আইনা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এরা আল্লাহর গোলাম নয়, এরা মনের গোলাম। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ো, আল্লাহ আদেশ করেছেন রোজা রাখার জন্য রোজা রাখেন, আল্লাহ আদেশ করেছেন হালাল পথে চলার জন্য হালাল পথে চলেন, আল্লাহ আদেশ করেছেন নারী পুরুষের মধ্যকার কর্তা রক্ষা করার জন্য রক্ষা করেন, আল্লাহ সুদ থেকে নিষেধ করেছেন সুদ পারে না, আল্লাহ ঘুষ খাইতে নিষেধ করেছেন ঘুষ পারে না, আল্লাহ মদ খাইতে নিষেধ করেছেন মদ খাওয়া ছাড়ে না, আল্লাহ গাঞ্জা খাইতে নিষেধ করেছেন গাঞ্জা খাওয়া ছাড়ে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর গোলাম নয়, এরা এদের মনের গোলাম। বরন্ত মুসলমানের যদি আল্লাহর গোলাম ছেড়ে দিয়ে মনের গোলাম গর্জাওয়ালা মুসলমান কি এই দুনিয়ায় আসে? তাকেও বাংলাদেশে নেই, তাহলে মনের গোলামের জন্য ইফতারের সামগ্রী, আল্লাহর গোলামের জন্য ইফতারের সামগ্রী, এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাবি। এই শান্তিকে বোঝার জন্য, এই শান্তিকে গ্রহণ করার জন্য আল্লাহ কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। দ্বিতীয় প্রকার মানুষ, এদের মনের নাম অপ্রে লম্বর, মদার রূপে রূপে হাটে হাটে মনে মনে ফেলে, আবার যখন সাদার কথা মনে হয় লজ্জিত হয়ে পরিতপ্ত হয়ে গুণা কবর করে ফেলে তখন নিজের মনকে নিজেই দোষারোপ করে। কেন তুমি মদার উদ্দেশ্যে করলে যখন তাদের শক্তি দিতে হলে কিভাবে তুমি যাহাত নামের শান্তি করবে? দোষারোপ কাকে বল, কাকে করে? নিজের মনকেই দোষারোপ করে। এই ধরনের মানুষকে আল্লাহ এরা যত মানুষ না করুক শেষ পর্যন্ত যেহেতু এরা অনুতপ্ত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, ওনার অপরাধ করে যায়, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আর কোনদিন তোমার বিধিকে কনভার্ট করব না, আর কোনদিন তোমার গোলামি ছেড়ে দিয়ে মনের গোলামি করব না, আল্লাহ রাব্বুল আলামিন কে রহমতের গোলামা। আমরা যদি কেউ মনে মনে বুঝে থাকি যে আমি আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মনের গোলামি করে জীবন যাপন করি, বরং মনের গোলামি গুনামা ফেরার ব্যবস্থা আছে কিনা, মনের গোলামি গুনামা ফেরার ব্যবস্থা, মনের গোলামি ছেড়ে দিয়ে যেদিন থেকে আমি আল্লাহর গোলাম হয়ে যাব সেদিন থেকে আমার মনের গোলামির দ্বারা যত গোলা করেছিলাম সমস্ত গোলা লাগ। তবে স্মরণ রাখতে হবে তওবার দ্বারা যে আল্লাহ গুনাহ মাফ করে দেন, এই তওবার মুখে মুখে তওবা করে, তওবার দ্বারা গুনাহ মাফ হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। এক নম্বর শর্ত হল নিজের গুনার কারণে লজ্জিত হতে হবে, আল্লাহ অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত। দুই নম্বর শর্ত হল অতীতের গুনার অভ্যাস বর্তমানেই ছেড়ে দিতে হবে, অতীতে একটা গুণ আমি করেছিলাম বর্তমানে এই গুণার অভ্যাস বর্জন করে ফেলতে হবে। তিন নম্বর শর্ত হল ভবিষ্যতে আর কোনদিন গুণা করব না, এমন আমি আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করতে হবে, পরিপূর্ণ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে। চার নম্বর শর্ত হল বান্দার কোন হক নষ্ট করার মাধ্যমে যদি গুণা করে যায় বান্দার হক আদায়ের ব্যবস্থা, আপনার ৫০,০০০ টাকা আমি লুটে দিলাম, আপনার টাকা ঢুকে আপনাকে ফেরত দিতে হবে, আর না হয় সন্তুষ্ট চিন্তে আপনার কাছ থেকে আমার ক্ষমা ভাব। মানুষের পক্ষ নষ্ট করে গুণা করে থাকে, পক্ষ পরশুদের ব্যবস্থাটা গোলা করে যাবে, আল্লাহর কাছে প্রবাহ করে দেওয়া হবে। কত নম্বর শর্ত? ৪ নম্বর শর্ত। ৪ নম্বর শর্ত। ৫ নম্বর শর্ত হল আল্লাহর কোন বিধিনিষেধ, এমন কোন বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে যদি গুণা করে থাকি যা কাদা করার ব্যবস্থা আছে শরীয়তে। দুহরের সময় তওবা করতে হইলে আগে সকালবেলার ভোজনের নামাজ কাদা করতে হবে, গত এক বছর রোজা রাখিনি, পরের বছর তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হলে আগের বছরের রোজা কাজা করতে হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহর যে এবাদত বর্জন করার মাধ্যমে গুনাহ হয়েছে সেই এবাদত কাজা করার ব্যবস্থা থাকলে, কাজা না করলে তওবা হয় না, কাজা করে তওবা করতে হয়, কাজা করে তওবা করতে হয়। এই মাসালাটার মধ্যে বর্তমান সমাজে আমাদের মুসলমানদের মধ্যে একদল নতুন ফেতনাবাজের আবির্ভাব হয়েছে, এদেরকে লামাজহাবি বলে। এই মশালায় লামাজহাবিরা বলে কি জানেন? লামাজহাবিরা বলে, এক বছর, দুই বছর, তিন বছর, এক মাস, দুই মাস, তিন মাস নামাজ না হয়ে থাকলে এইগুলি আর কাজা করতে হবে না। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঘুমন্ত অবস্থায় নামাজের সময় চলে যায় তাহলে ঘুম ভাঙার পরে যেন কাজা করে নেয়, আর কারো যদি নামাজের সময় স্মরণ না থাকে এই জন্য নামাজের সময় চলে যায়, যখন স্মরণ হয় তখন যেন নামাজ কাজা করে নেয়। এই হাদিসের দ্বারা ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ পড়েনি তাদের নামাজ কাজা করা প্রমাণিত হয় না। এইটা হল লামাজহাবিদের ভ্রান্ত দলিল, কুযুক্তি, তাদের দলিলের সন্তিটা বোঝার জন্য এবং তার খণ্ডটা বোঝার জন্য আরেকটা হাদিস আপনাদের স্মরণ রাখা দরকার। হাদিসে উল্লেখ আছে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞেস করেন, ও আমার প্রিয় সাহাবি, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবি বলেন, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হল বান্দা আল্লাহকে লাশরীক বিশ্বাস করবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। বান্দা আল্লাহকে লাশরীক জেনে তার ইবাদত করবে, তাহলে আল্লাহর ইবাদতটা হল বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর বান্দার কাছে আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হল আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। তাহলে উভয় ভক্তের দুটো প্রাপ্য আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হল ইবাদত আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হল জান্নাত। তারপরে আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর প্রাপ্য পরিশুদ্ধ করে দেবে আল্লাহও সেই বান্দার প্রাপ্য পরিশুদ্ধ করে দেবে। মানে যে বান্দা আল্লাহর মধ্যে কি করবে আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করবে। এখানে দেখা গেল এই হাদিসের মধ্যে আল্লাহর ইবাদতটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য সাব্যস্ত করা হয়েছে। এই হাদিসে বান্দার কাছে ইবাদতটা আল্লাহর প্রাপ্য সাব্যস্ত করা হয়েছে। এবার আপনারা বলুন, আপনার কোন প্রাপ্য যদি আমি ভুলবশত পরিশোধ না করে থাকি তাহলে পরিশোধ করে দিতে হবে, আর স্বেচ্ছায় সব জ্ঞানে ইচ্ছাকৃত ভাবে যদি আপনার কোন প্রাপ্য পরিশোধ না করে থাকি এটা আর পরিশোধ করতে হবে না, না আরো আগেই পরিশোধ করতে হবে। প্রাপকের প্রাপ্য ভুলে গেলেই শুধু পরিশোধ করতে হয় না, স্মরণ তাকে আরো আগেই পরিশোধ করতে হয়। তাহলে আমাদের কাছে নামাজ আল্লাহর প্রাপ্য, ভুলবশত যে নামাজ পড়তে পারলাম না ওই নামাজ কাজা করতে হবে, লামাজহাবিরা বলে। জেনে শুনে যে সারা জীবন নামাজ পড়লাম না লামাজহাবিরা কয় সেটা কাজা করতে হবে না। যে যুক্তি না কুযুক্তি, দলিল না ভ্রান্ত দলিল, ভ্রান্ত দলিল। আমার নামাজ আমার কাছে আল্লাহর প্রাপ্য, প্রতিদিন পর বেলা আল্লাহর প্রাপ্য আমার কাছে নামাজ, ফজরের সময় নামাজ পড়বো আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো, দুপুরের নামাজ পড়বো আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো, আসরের নামাজ পড়বো আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো, মাগরিবের নামাজ পড়বো আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো, এশার নামাজ পড়বো আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো, ফজরের সময় যদি ঘুম ভাঙে না জেনে শুনেই পরিশোধ করলাম না, না ভুল করলাম, দুপুরের সময় গল্প গুজব করে পড়লাম না, ভুলবশত না জেনে শুনে, মাতার মস্তক গান্দানা হয়ে ভুলবশত পরিশোধ না করলে পরিশোধ করতে হবে, আর জেনে শুনে পরিশোধ না করলে পরিশোধ করতে হবে না, এমন কথা মস্তক গান্দানা হয়ে বলতে পারে। মতবাদ আমাদের বর্তমান সমাজের চরমপন্থী লাভধারীদের জন্য ভ্রান্ত মতবাদ আছে, এর এইটা একটা ভ্রান্ত মতবাদ। যে জেনে শুনে যে সমস্ত নামাজ পড়া হয়নি সেইগুলির কাজে লাগবে না, এটা ভ্রান্ত মতবাদ। তফসিলের কিতাবে লেখা আছে তওবা কবুল হইয়া জীবনের অতীতের অতীত জীবনের সমস্ত গুনামা হওয়ার জন্য প্রত্যক্ষ প্রসার্থ গুনার জন্য লজ্জিত হতে হবে, দুই নম্বর শর্ত গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে, তিন নম্বর শর্ত ভবিষ্যতে গুনা না করার জন্য আল্লাহর কাছে গোয়ায় আবদ্ধ হতে হবে, চার নম্বর শর্ত বন্যার ভাগ্য থাকলে পরিশোধ করতে হবে, পাঁচ নম্বর শর্ত আল্লাহর ভাগ্য থাকলে পরিশোধ করতে হবে, ছয় নম্বর শর্ত কাকুতি বিনতি করে আল্লাহর কাছে খবর ভাগ্যটা করতে হবে। এই ছয় শর্ত মতো যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদের আমলনামায় যে পরিমাণ গুনাহ ছিল আরো ওই পরিমাণ মাফ করে দিবেন। এসব মানুষের মনের নাম বলে গেলেন নফসের নাম, গুনায় অভ্যস্ত থাকা অবস্থায় গুনার জন্য লজ্জিত হইয়া শেষ ছেড়ে দিলে পরে আমরা কি পরিমাণ খুশি হন সন্তান। হাদিস শরীফের আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস থেকে দুটা ঘটনা হইল, একটা ঘটনা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহের বান্দা যখন লজ্জিত হয় নফসে আম্মারা অধিকারী মন পূজারি কোনো মানুষ জাহান্নামের শক্তি ভয়ে যখন লজ্জিত হয়ে গুনাহ ছেড়ে দেয়, যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, তখন আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে তাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন, উদাহরণটা হল রাসূল বলেন একজন মুসাফির ছয় মাসের রাস্তা দূরে সফর যায়, কতদিনের রাস্তা সফর ছয় মাসের রাস্তা সফরে যায়, ছয় মাসের রাস্তা বহুমুখী রাস্তা, এর ভিতরে কোন বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য সংগ্রহের ব্যবস্থা নাই, পানীয় সংগ্রহের ব্যবস্থা নাই, তাহলে কি করতে হবে? ছয় মাসের খাদ্য পানীয় সাথে নিতে হবে, ছয় মাসের খাদ্য পানীয় সাথে নিয়ে উঠে ফুটে রোয়ানা সোয়ার হয়ে মুসাফির রোয়ানা হইল, মরুভূমির মধ্যখানে গেল, তিন মাসের রাস্তা অতিক্রম করল, তিন মাসের খানা পানি শেষ হয়ে গেল, তিন মাসের রাস্তা সামনে বাকি রইল, তিন মাসের খানা পানিল উঠে ফুটিয়ে মজুদ আছে, এমন অবস্থায় ওই মুসাফির একটি উঠে ফিট থেকে নামল, উঠতে ডাক করিয়ে রাখল এবং একটা গাছের ছায়ায় ঘুমাইল, ঘুম বাঙ্গাল করে থেকে তিন মাসের খানা মানি দিয়ে দিয়া উট ভেঙে গেল পলায়ন, মোর মিতি মুখ পলায়ন করে গেলে আরো কি ভাবার আশা আছে? তিন মাসের রাস্তা দেখতেও পারবে না, খানা পানি ছাড়া চলতেও পারবে না, আর জীবনে বাঁচার আশা নাই, জীবনের আশা মানুষের ছেড়ে দিয়ে ওই লোকটা গাছের ছায়ায় বসে বসে চিন্তা করতে করতে করতে করতে আমার তার ঘুমে ধরল, দ্বিতীয়বারে ঘুম বাঙ্গাল করে দেখল তিন মাসের খানা বাড়িতে ছেড়িয়ে যে উট ভেঙে দিয়েছিল পলায়ন করেছিল ওই উট তিন মাসের খানা বাড়ি ভিজে দিয়ে আবার তার পাশে এসে দাঁড়িয়ে হারানো উটটা ফিরে পেয়ে কি পরিমাণ আনন্দিত হল লোকটা, রাসূল বলেন কি পরিমাণ আনন্দিত হল তোমরা বুঝো, হারানো উটটা ফিরে পেয়ে ওই লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলতে যাচ্ছিল আল্লাহ তুমি আমার মওলা আমি তোমার গোলাম, আনন্দের আতিশয্যে অধিক আনন্দের কারণে আনন্দে আত্মহারা হয়ে কথার মধ্যে প্যাস লাগাইয়া দিল, সে বলল আল্লাহ আমি তোমার মওলা তুমি আমার গোলাম, বুঝে শুনে বলেছে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ রসুল বলেন এই লোকটা হারা মুক্তিরে পেয়ে যেটুকু আনন্দে আত্মহারা হওয়ার কারণে কথার মধ্যে এমন ভাবে পেশ লাগাইল, আল্লাহ রাসূল বলেন যেসব বান্দা এই ছয় শর্ত পালনের মাধ্যমে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ থেকে তওবা করে ফেলে আল্লাহ তার প্রতি ওই লোকটার চেয়ে আরো বেশি খুশি হয়ে যাও। তওবাকারী বান্দাদের মনের নাম এরা ক্ষমাপ্রাপ্ত, এদের অতিরিক্ত বলেন সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন। তখন থেকে আসে পুরস্কারী কলেমাওয়ালা হয় না, মূল কলেমাওয়ালা হয়। যতদিন পর্যন্ত নফসে আম্মারার অধিকারী থাকে ততদিন পর্যন্ত কলেমার মূল অর্জন হয় না, তার কলেমার পুরস্কারী থাকে। যখন সে নফসে লম্বাবার অধিকারী হয় তখন কলেমার পুরস্কার শুরু, তার মধ্যে কলেমার মূল অর্জিত হয়, তখন তার এই কলেমাটাই হয় শান্তি ধর্ম ইসলামের একটা স্তম্ভ। নাকি হারিয়ে গেলেন অঞ্চলে কোথায় ছিল কোথায় আসল বুঝে থাকে? বলুন আমরা যারা কলেমার স্বীকার করেছি অথচ আল্লাহর বিধি বিধান লঙ্ঘন করে জীবন পর চলেছি, আমাদের মনের নাম আম্মারা। আমরা কলেমার মূল গ্রহণ করেছি না পুলক? আমরা যদি কলেমার মূল গ্রহণ করতে চাই তাইলে কি করতে হবে? ওইভাবে তওবা করে পুনরুদ্ধার বর্জন করতে হবে, আল্লাহর বিধান পালনে অভ্যস্ত হতে হবে। তখন আমার মন আর নফসে আম্মারা থাকবে না, আমার মন হয়ে যাবে নফসে লওয়ামা। তখন আমার কলেমার মূল গ্রহণ হয়ে যাবে, আমার দুনিয়া আখেরাতে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য কলেমা নিয়ে আল্লাহ ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। বুঝে থাকলে বলুন কলেমার পুলককে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে না কলেমার মূলকে? আরেকটা ঘটনা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, হযরত মূসা আলাইহিস সালামের জন্য এক সময় কণা বৃষ্টি দেখা দিল। কণা বৃষ্টির কারণে মানুষের ফসল নষ্ট হতে লাগে। লোকেরা উম্মতেরা নবীর কাছে বলল, নবীজি কোন নবীর কাছে? হযরত মূসা আলাইহিস কাছে বলল, নবীজি এই কণা বৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, এবার কি করা যায়? নবী বললেন, যেসব কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ মানুষের ফসল নষ্ট করেন এর মধ্যে একটা বিশেষ কারণ হল মুমিন বান্দাদের গুনার কারণে আল্লাহ অনাবৃষ্টি দিয়া এদের ফসল নষ্ট করেন। মুমিন বান্দাদের গুনার কারণে, বেদিন কাফিরের গুনার কারণে আল্লাহ অনাবৃষ্টি করেন না, ফসল নষ্ট করেন না। কেন? তাদেরকে আল্লাহ চান না যে তোমাদের খাওয়ার ব্যবস্থা হোক, তাদেরকে আল্লাহ চান যে তোমাদের গুণা তোমাদেরকে জাহাজ নামে পৌঁছে। এই কারণে বেদিন কাফিরের গুণার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ ফসল নষ্ট করেন না, কারণ তাদের শাস্তি তো জাহাজ নামে নির্ধারিত আছে। মুমিন বান্দারা যখন গুণায় লিপ্ত হয় তখন আল্লাহ এদের গুণা মাফের জন্য যেন সচেতন হতে পারে, মুমিন বান্দাদেরকে সতর্ক করার জন্য। মুমিন বান্দা যখন গুণায় লিপ্ত হয় তখন অনাবৃষ্টি দিয়ে তাদের ফসল নষ্ট করে। বলুন বেদিন কাফিরকে না মুমিন বান্দাকে? মুমিন বান্দা গুণা করলে এরকম করেন কেন? তাকে সতর্ক করার জন্য তুমি সতর্ক হয়ে যাও, তওবা করো, আমি তোমাকে দুনিয়াতে মরণের আগে আগে মাফ করে দিতে চাই, তোমাকে আমি সহজে জাহান্নামে পৌঁছাতে চাই না। মূসা নবী বললেন, মুমিনদের গুণার কারণে অনাবৃষ্টি হয়, ফসল নষ্ট হয়, কাজেই তোমরা আমার কাছে আসো, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, যার যার গুণার থেকে যথারীতি তওবা করি, আল্লাহ আমাদের গুণা মাফ করে দেবেন, আমাদের বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি হবে, ফসল ভালো। নবীর কথা পথে আসলো, নবীকে সাথে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ আমাদের যার যত গুণা আমরা করেছি আমাদের সকলের গুণা দয়া করে মাফ করে দিন, আমরা তওবা করলাম, ওয়াদা করলাম আপনার সাথে, আর ভবিষ্যতে কোনদিন আমাদের কেউ আর কোনদিন গুণা করবে। দোয়ার মধ্যেই আল্লাহ মূসা নবীর কাছে ওহী পাঠান। আপনার সাথে হাত দিয়ে যারা যারা আমি বলছে তাদের মধ্যে একজন লোক এমনও আছে যার ভবিষ্যতে আরো গুণা করার বিচার, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াতে শরীর থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। মূসা নবী দোয়া বন্ধ করে বললেন, তোমরা তো মনে মনে জানো কার মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুণা করার, কতজন? একজন। কোন একজন লোকের মনে এখনো ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুণা করার? তুমি এখানে থাকলে তুমি দোয়াতে শরীর হবে, কুয়া কবুল হবে না, বৃষ্টি হবে না, তুমি এখান থেকে চলে যাও। তারপরে আমরা ওই লোকটা তখন মনে মনে ভাবলো এই মুহূর্তে আমি যদি এই মজমাসে চলে যাই তাহলে চিরকালের জন্য আমি কলঙ্কিত হয়ে যাব, সমাজের লোকের কাছে চিরদিনের জন্য চিন্তিত হয়ে যাব, আমার গুণার কারণে রহমতের বৃষ্টি হচ্ছে। তাই সে আর এখান থেকে উঠল না, এল না, মনে মনে বসে থেকে আল্লাহ আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হল, আল্লাহ আমাকে কলঙ্কিত করো না জীবনের জন্য, আল্লাহ আমাকে চিন্তিত করো না জীবনের জন্য, আল্লাহ তোমাকে কথা দিলাম আমি মনে মনে, আর কাউকে বললাম না, আল্লাহ তোমাকে বললাম, জীবনে আর কোনোদিন গুণা করে। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর দোয়া করারও দরকার নেই। এবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমাকে বললেন কি আর করলেন, আপনি বললেন একটা লোকের ইচ্ছা আছে আরো মনুষ্যকে গুণা করবে, এই লোক থাকা অবস্থায় দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না, কোন লোক তো গেল না, কিভাবে দোয়া কবুল হইল, কিভাবে বৃষ্টি হইল? আল্লাহ বলেন, মুসা নবী, যে পাপিষ্টের কারণে আমার রহমতের বৃষ্টি বন্ধ ছিল, ওই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। মুসা নবী জিজ্ঞেস করলেন পাপিষ্ট কি করেছে, আল্লাহ বলেন পাপিষ্ট আপনাদেরকে বলে নিন আমি আল্লাহর সাথে মনে মনে প্রতিজ্ঞা করেছে ভবিষ্যৎ জীবনে আর কোনদিন গুণা করবে না, আমি সন্তুষ্ট হয়ে তার গুণা মাফ করেছি। বুঝে থাকলে বলো, গুণা তওবা করলাম বললেই মাফ হয়ে যায় না ভবিষ্যতে গুণা না করার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হয়? তাই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন গুণার কারণে, গুণা তওবার কারণে জীবনের সব গুণা মাফ হয়ে যায়। ছয় শর্ত সাপেক্ষে তওবা করলে, এক নম্বর শর্ত গুণার জন্য লজ্জিত হতে হবে, দুই নম্বর শর্ত গুণা ছেড়ে দিতে হবে, তিন নম্বর শর্ত ভবিষ্যতে গুণা না করার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, চার নম্বর শর্ত বন্দার কাব্য পরিশুদ্ধ করে দিতে হবে, পাঁচ নম্বর শর্ত আল্লাহর কাব্য পরিশুদ্ধ করে দিতে হবে, ছয় নম্বর শর্ত করুণয় বিনয় করে কান্নাকাটি করে, কান্না না আসলে কান্নার ভঙ্গি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ছয় শর্ত পালনকারী তওবাকারীর জন্য বলেন ইউবাদ্দিলু আল্লাহু সাইয়্যিআতিহিম হাসানাত, আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে পরিমাণ গুনাহ করেছিল আরো সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় রেখে দেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির মনের নাম যদি তওবায় অটল থাকতে পারে, তওবায় যদি অটল থাকতে পারে, এখনো মনে সাহেব আগার মনে গুণা করছে কিন্তু আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল আর গুণা করবে না, এই জন্য ওয়াদা যদি আর ভঙ্গ করে না, অটল যদি থাকে, তাহলে প্রথম প্রথম মজার লোক ছেড়ে গুণার থেকে বিরত থাকতে যে কষ্ট হইত, শেষ পর্যন্ত তার মজার লোক ছেড়ে গুণার থেকে বিরত থাকার কষ্ট আর কষ্ট মনে হয় না, সহজ হয়ে যায়, অনায়াসে সে গুণার থেকে বিরত থাকতে পারে। এই অবস্থায় যখন বন্ধা পৌঁছে গুণার অভ্যাস আর নাই, আর গুণা করে না, এখন গুণার থেকে বিরত থাকতে কোনো কষ্টও হয় না, গুণার মজার লোক সামলাতে কোন রকমের কষ্ট বোধ হয় না, এই অবস্থায় যখন বন্ধা পৌঁছে যায় তখন তার মনের নাম আল্লাহ কুরআনের ভাষায় বলেছেন নফসে মুতমাইন্না, তখন তার মনের নাম হয়ে যায় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না ওয়ালারা যারা, এরা কলেমার খুলস বলা নয়, কলেমার মূল গ্রহণকারী, নফসে লওয়ামা ওয়ালারা যারা, এরা কলেমার খুলস বলা নয়, এরা কলেমার মূল গ্রহণকারী, কিন্তু নফসে আম্মারার অধিকারী যারা, এদের কাছে কলেমার মূল নাই খুলস আছে, কলেমার খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, নামাজের খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, রোজার খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, হজের খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, জাকাতের খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, শান্তির ধর্ম ইসলামের ইসলামের প্রথম স্তম্ভ হল কলেমার মূল, দ্বিতীয় স্তম্ভ হল নামাজের মূল, তৃতীয় স্তম্ভ হল রোজার মূল, তৃতীয় স্তম্ভ হল হজের মূল, চতুর্থ পঞ্চম স্তম্ভ হল জাকাতের মূল। বলুন, খুলস না মূল? শান্তির ধর্ম ইসলামের প্রথম স্তম্ভ হল কলেমার মূল, দ্বিতীয় স্তম্ভ হল নামাজের মূল, তৃতীয় স্তম্ভ হল রোজার মূল, চতুর্থ স্তম্ভ হল জাকাতের মূল, পঞ্চম স্তম্ভ হল হজের মূল। বুঝে থাকতে বলুন, ইসলাম শান্তির ধর্ম কিন্তু শান্তির ধর্মের স্তম্ভ কিনা ভাষটা, এই ভাষটা স্তম্ভে আমরা বিশ্বাসী কিনা, এতক্ষণের কথা বুঝে রাখলে বলুন শান্তির জন্ম স্থানের পঞ্চস্তম্ভে বিশ্বাসী বর্তমান সমাজের মুসলমান, বর্তমান দুনিয়ার মুসলমান অশান্তির সাগরে আমরুবু কাটছে কেন? এরা শান্তির জন্ম স্থানের পঙ্গগুলির মূল গ্রহণ করেছে না পুরুষ পুরুষ পুরুষে আগে রাতেও শান্তি হবে না, পুরুষের দ্বারা দুনিয়াতেও শান্তি হবে না, দুনিয়া আখেরাতে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার মাধ্যমে দুনিয়াতে এবং আখেরাতে যদি শান্তি লাভ করতে হয় এই পঞ্চস্তম্ভের মূল এই গ্রহণ করতে হবে। আজকের মতো প্রথম স্তম্ভ কলেমার, প্রথম স্তম্ভ কলেমাকে কেন ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হলো এবং কিভাবে এই কথার আজকের মতো আলোচনা হলো। আগামীতে ইনশাআল্লাহ যদি আবারও আপনাদের এখানে ব্যবস্থা হয়, আমার আসার সুযোগ হয়, আর আমার মনে না থাকলেও আপনারা যদি স্মরণ করে দেন এক এক বছর এক একটা স্তম্ভের উপরে ইনশাআল্লাহ আলোচনা করতে থাকবে। আজকের মতো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কলেমার পুরুষের পরিবর্তে কলেমার মূল গ্রহণের মাধ্যমে দুনিয়া আখেরাতে আমাদেরকে আল্লাহ শান্তির জীবন দান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى لما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله إنما ارحم بمن كان قبل الرجل. يا الله إنما القرآن حديث سيدي دار جدت أرجو من قبل الرجل. আমাদের সঠিকভাবে বোঝার এবং আমল করার তো বিচার আল্লাহ ইসলামকে সঠিকভাবে গ্রহণ করার তো বিচার আল্লাহ ইসলামের পঞ্চস্তম্ভকে মূল থেকেই গ্রহণ করার তো বিচার আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে দুনিয়া আখেরাতের শান্তির জীবন দান করুন আল্লাহ। দুনিয়া আখেরাতের অশান্তির জীবন থেকে আমাদেরকে রেহাই দান করুন আল্লাহ। আমাদের সমাজের রাজস্ব অশান্তি শৃঙ্খলা মারামারি কাটাকাটি খোলাখুলি বন্ধ করে আল্লাহ শান্তির পরিবেশ বাংলাদেশে তৈরি করুন। যারা যত রকমের মুসলমানের ইমান আমল হেফাজত করুন আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুর্দার সালাম হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাতুল কেবা থেকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম ওয়া তুব আলাইনা রব্বানা ইন্নাকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।